বলেন তো আল্লাহ যদি হয় আমাদের রব, আমরা আল্লাহ কি? গোলাম। রব হল মালিক, যিনি রব তিনি হলেন আমাদের। কথা বলেন না, শীতে কথা বন্ধ হয়ে গেছে নাকি? যিনি হলেন রব, রব মানে কি? রব মানে মালিক, প্রতিপালক, মানে যিনি আমাদের মালিক তিনি হলেন আমাদের রব। তো মালিক হলে আমরা হলাম মালিকের গোলাম, আমরা হলাম মালিকের বান্দা বান্দি। যিনি রব, এই রব যিনি হন, মালিক যিনি হন, মালিকের অনেকগুলো রুবুবিয়তের পরিচয়, রুবুবিয়তের ক্ষমতা, রুবুবিয়তের দায়িত্ব আল্লাহ রাব্বুল আলামিন নিজে গ্রহণ করেছেন। তন্মধ্যে একটা পরিচয় হল আল্লাহ রাব্বুল আলামিন রাজ্জাক। আল্লাহ পাকের অনেকগুলো সিফাত নামের মধ্য থেকে একটা নাম হল তিনি রাজ্জাক। إِنَّ اللَّهَ هُوَ الرَّزَّاقُ ذُو الْقُوَّةِ الْمَتِينُ الله পাক শুধু রাজ্জাক না, তিনি এমন রাজ্জাক যিনি জুল কুওয়াতিল মাতিন, তিনি কঠিন শক্তিশালী মজবুত ক্ষমতার অধিকারী, তিনি একমাত্র রাজ্জাক। তিনি সমস্ত মাখলুকাতের রিজিকগুলোকে তিনি সরবরাহ করে থাকেন, সুবহানাল্লাহ। যেই সৃষ্টির জন্য যেই ধরনের রিজিকের দরকার, যেই মাখলুকের জন্য যেই ধরনের রিজিকের দরকার, আল্লাহ রাব্বুল আলামিন সেই মাখলুকের জন্য সেই ধরনের রিজিকের ব্যবস্থা করে থাকেন, সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন তাঁর রুবুবিয়তের পরিচয় দিতে গিয়ে সূরা আল বাকারার 21 এবং 22 নম্বর আয়াতে আল্লাহ পাক তার কিছু পরিচয় তুলে ধরেছেন। তন্মধ্যে একটি গুরুত্বপূর্ণ পরিচয় আল্লাহ পাক তুলে ধরেছেন, আল্লাযী জাআলা লাকুমুল আরদা ফিরাশা ওয়াস সামাআ বিনাআ ওয়া আনজালা মিনাস সামাঈ মাআন فأخرج به من الثمرات رزقا لكم الله رب العالمين বলেন যিনি তোমাদের রব, যিনি তোমাদেরকে সৃষ্টি করেছেন, তিনি তোমাদের জন্য জমিন থেকে বিছানার মতো আরামদায়ক বানিয়ে দিয়েছেন, সুবহানাল্লাহ। তিনি আসমানটাকে তোমাদের জন্য সাত স্বরূপ বানিয়ে দিয়েছেন, আসমা থেকে তিনি তোমাদের জন্য পানি বর্ষণ করেন, পানি নাজিল করেন, ওই পানি যারা জমিনের ভিতর থেকে জমিনের মধ্য থেকে তোমাদের জন্য রিজিক বের করে নিয়ে আসেন, যেই রিজিক খেয়ে তোমরা জীবন ধারণ করে থাকো, সুবহানাল্লাহ। আল্লাহ পাকের একটা গুরুত্বপূর্ণ পরিচয় হল তিনি বান্দার জন্য জমিনের ভিতর থেকে রিজিক বের করে নিয়ে আসেন, সুবহানাল্লাহ। তাহলে বান্দার রিজিকদাতা কে? আল্লাহ, একমাত্র আল্লাহ। বান্দার রিজিকদাতা কে? একমাত্র থাকতে হবে আল্লাহ রাব্বুল আলামিন ছাড়া আর কোন রিজিকদাতা আমাদের নাই। একমাত্র রিজিকদাতা হলেন আল্লাহ রাব্বুল আলামিন। সেই আল্লাহ রাব্বুল আলামিন ইচ্ছা করলে রিজিক সম্প্রসারিত করতে পারেন, আবার ইচ্ছা করলে সংকুচিত করে দিতে পারেন। আল্লাহ পাক কোরআনে কারিমে অনেক জায়গায় বলছেন, ইন্নাল্লাহা ইয়াবসুতুর রিজকা লিমান ইয়াশাউ ওয়া ইয়াকদিরু লাহ। আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের জন্য রিজিককে সম্প্রসারিত করেন ইচ্ছা করলে, আবার ইচ্ছা করলে আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের জন্য রিজিককে সংকুচিত করে দিতে পারেন, সুবহানাল্লাহ। আল্লাহ পাক রিজিককে সম্প্রসারিত করেন, রিজিককে আল্লাহ পাক সংকুচিত করে দিতে পারেন। আল্লাহ রাব্বুল আলামিনের হাতে রিজিকের নিরঙ্কুশ ক্ষমতা, নিরঙ্কুশ পাওয়ার। তাহলে বান্দা যদি তার রিজিক সংকুচিত হয়ে যায়, যদি তার রিজিক কমে যায়, রিজিক বাড়ানোর জন্য, রিজিক প্রসারিত হওয়ার জন্য দোয়া করবে কার কাছে? একমাত্র আল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন ছাড়া অন্য কারো কাছে যদি রিজিক বাড়ানোর জন্য দোয়া করে, কোন খাজা বাবার কাছে গিয়ে, কোন পীর সাহেবের কাছে গিয়ে, কোন আলেম ওলামার কাছে গিয়ে, কোন জীবিত ব্যক্তির কাছে বা মৃত ব্যক্তির কাছে গিয়ে যদি বলে যে বাবা আমি রিজিকে কষ্ট করতেছি, আমার রিজিকটা একটু বাড়াই দেন, এই লোকের ইমান থাকবে? এই লোক মুশরিক হয়ে যাবে, শিরিক করব। এই জন্য রিজিক একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের কাছে চাইতে হয়, আর কারো কাছে রিজিক চাওয়া যায় না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সবসময় দোয়া করতেন এবং দোয়া শিখিয়েছেন, আল্লাহুম্মা ইন্নি আসআলুকাল হুদা ওয়াত তুকা ওয়াল আফাফা ওয়াল গিনা। আল্লাহুম্মা ইন্নি আসআলুকা, হে আল্লাহ আমি আপনার কাছে চাই আল হুদা, এক নম্বরে হেদায়েত, ওয়াত তুকা, তাকওয়া, আপনার ভয়, তিন নম্বরে ওয়াল আফাফা, সচ্চরিত্রতা, ওয়াল গিনা, অভাব মুক্ততা, অভাব মুক্ত আমার সম্প্রসারিত রিজিক আমি আপনার কাছে চাই। সুবহানাল্লাহ, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দোয়া শিখিয়েছেন, আল্লাহুম্মা কিনি বিহালালিকা আন হারামি ওয়া আগনিনি বিফাদলিকা আম্মান সিওয়াক, আল্লাহুম্মা কিনি বিহালালিকা আন হারামি, হে আল্লাহ হারাম থেকে মুক্ত থেকে হালালকে আমার জন্য যথেষ্ট বানিয়ে দাও, ওয়া আগনিনি বিফাদলিকা আম্মান সিওয়াক, এবং আমাকে অভাব মুক্ত করে দাও যেন আমি অন্যের কাছ থেকে হাত পাইতে না হয়, অন্যের কাছে চাইতে না হয়, এরকম অভাব মুক্ত রিজিক আমাকে তুমি দান করে দাও। সুবহানাল্লাহ। আব্দুল্লাহ বিন আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, তিনি যখন মায়ে জমজমের পানি পান করতেন, তখন আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তিনটা জিনিসের জন্য দোয়া করতেন, কারণ মায়ে জমজমের পানি যখন পান করা হয়, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মায়ে জমজম এমন এক মোবারক, এমন এক বরকতময় পানি, এই পানি পান করার সময় বান্দা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে কোন দোয়া করলে আল্লাহ রাব্বুল আলামিন সেই দোয়া কবুল করেন। সুবহানাল্লাহ। এজন্য আব্দুল্লাহ বিন আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা বলতেন, আল্লাহুম্মা ইন্নি আসআলুকা ইলমান নাফিআ ওয়া রিজকান ওয়াসিআ ওয়া শিফাআন মিন কুল্লি দা। আব্দুল্লাহ বিন আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা বলতেন, আল্লাহুম্মা ইন্নি আসআলুকা ইলমান নাফিআ, হে আল্লাহ আমি আপনার কাছে উপকারী এলেম চাই, যে এলেমটা আমাকে দুনিয়াতে উপকার দিবে, আখেরাতে উপকার দিবে, সংকুচিত করবেন না, আমার রিজিকটা আপনি সম্প্রসারিত রিজিক দিবেন, এবং সমস্ত রোগ ব্যাধি থেকে আমাকে সেবা দান করুন। সুবহানাল্লাহ। তিনটা জিনিসের দোয়া করতেন, একটা উপকারী এলেন, একটা প্রসারিত প্রশস্ত রিজিক, আরেকটা হল সমস্ত রোগ থেকে মুক্তি। আল্লাহ পাক যদি কোনো মানুষকে তিনটা জিনিস দেন, উপকারী জ্ঞান দেন, অভাব মুক্ত প্রশস্ত রিজিক আল্লাহ পাক দেন, এবং রোগ ব্যাধি থেকে মুক্ত থাকেন, এই ব্যক্তির আর কোনো কিছুর দরকার হবে না। এই তিনটা জিনিস কোনো মানুষের থাকলে, তাহলে এই তিন জিনিসের একটা জিনিস হল রিজকান ওয়াসিআ, কারণ বান্দা যদি রিজিকে কষ্ট করে বান্দা শিরকের দিকে দাবিত হওয়ার সম্ভাবনা আছে, উপরের দিকে দাবিত হওয়ার সম্ভাবনা আছে, বান্দা ইমান হারা হয়ে যাওয়ার সম্ভাবনাও থাকে। দারিদ্রতা এমন এক জিনিস, যেই জিনিস মানুষকে উপরের নিকট ভক্তি করে দেয়। কত মানুষ দেখেন আমাদের দেশেও বর্তমানে দারিদ্রতার কারণে অর্থের লোভে সম্পদের লোভে ইমান ধরা হয়ে যায়। অনেক গরিব মানুষ টাকা পয়সা দিয়ে বিতর্কীরা মুশরিকেরা তাদেরকে খ্রিস্টান বানিয়ে ফেলছে, অমুসলিম বানিয়ে ফেলছে। তাহলে দারিদ্রতা এমন জিনিস যে জিনিস মানুষকে কুফরের নিকটবর্তী করে দেয়, ইমান হারা করে দিতে পারে। এই জন্য একজন মানুষের পৃথিবীতে রিজিকটা খুবই গুরুত্বপূর্ণ একটা জিনিস। কিন্তু জমিনে যত রিজিক আছে সব রিজিক চাইলে গ্রহণ করা যায় না। অনেক রিজিক চোখের সামনে, হাতের সামনে, হাতের নাগালে, কিন্তু সেই রিজিক গ্রহণ করা যাবে না। আল্লাহ পাক তিন ভাবে কোরআনে কারিমে নির্দেশনা দিয়েছে। একটা নির্দেশনা আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার সমস্ত মানুষকে লক্ষ্য করে বলেছেন, আরেকটা নির্দেশনা আল্লাহ রাব্বুল আলামিন শুধু ইমানদারদেরকে লক্ষ্য করে বলেছেন, আরেকটা নির্দেশনা আল্লাহ রাব্বুল আলামিন শুধুমাত্র নবী রাসূলদেরকে লক্ষ্য করে বলেছেন। মানে বিষয়টা এত গুরুত্বপূর্ণ যে আল্লাহ পাক সমস্ত মানুষকে বলছেন, সমস্ত ইমানদারদেরকে বলছেন, এমনকি শেষ পর্যন্ত সমস্ত নবী রাসূলদেরকে আল্লাহ রাব্বুল আলামিন এই নির্দেশের বাহিরে, এই নির্দেশের আওতামুক্ত রাখেন নাই। সূরা আল বাকারার 168 নম্বর আয়াত আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত মানুষকে লক্ষ্য করে বলেন, ইয়া আইয়ুহান নাস কুলু মিন্না ফিল আরদি হালালান তাইয়্যিবা ولا تتبعوا خطوات الشيطان إنه لكم عدو مبين الله رب العالمين বলেন, ইয়া আইয়ুহান নাস হে দুনিয়ার সমস্ত মানুষ, কুলু মিন্না ফিল আরদি জমিনের মধ্যে যা কিছু আছে সেগুলো থেকে তোমরা খাও, হালালান তাইয়্যিবা যেটা হালাল এবং তাইয়্যিবা। হে দুনিয়ার মানুষ, জমিনে যা আছে সব খাওয়া যাবে না, সব খাওয়া তোমাদের জন্য বৈধ নয়, শুধুমাত্র যেগুলো হালালান তাইয়্যিবা হালাল এবং পবিত্র সেই খাবার গুলোই শুধু খাও। এখানে আল্লাহ পাক দুইটা গুরুত্বপূর্ণ কথা বলছেন, জমিনে তোমাদের জন্য অনেক খাবার আছে কিন্তু সব খাবার খাওয়া যাবে না, যেটা খাইতে হবে সেটার মধ্যে দুটো গুণ থাকতে হবে, একটা হলো হালাল আর একটা হলো তৈয়বা। হালাল হতে হবে সাথে সাথে সেটা তৈয়বান হতে হবে, পবিত্র হতে হবে। খাওয়া দাওয়ার ব্যাপারে শরীরের মন্দিটি হলো সমস্ত খাবার ততক্ষণ পর্যন্ত হালাল, যতক্ষণ পর্যন্ত এটা নিষেধাজ্ঞার আরামের কোন দলিল না পাওয়া যাবে। ইবাদতের ক্ষেত্রে নীতিমালা হল ততক্ষণ কোন ইবাদত করা যাবে না, যতক্ষণ ইবাদতটা করার সপক্ষে কোন সহি বিশুদ্ধ দলিল পাওয়া না যাবে। মানে দুইটা ব্যতিক্রম, ইবাদতের বিষয় আর খাওয়া দাওয়ার বিষয়, মামালাদের বিষয়, এই দুইটা সম্পূর্ণ বিপরীত জিনিস। ইবাদতের ক্ষেত্রে ততক্ষণ করা যাবে না যতক্ষণ না এটার দলিল পাওয়া যাবে। অর্থাৎ ইবাদত করতে হলে দলিল লাগে, কিন্তু খাইতে হলে দলিল লাগে, না খাইতে হলে দলিল লাগে। কথাটা বুঝাইতে পারছি, খাইতে হলে দলিল লাগবে না। যদি কেউ বলে যে তুমি যে ভাত খাইতে চাও, ভাত খাওয়ার দলিল হয়ে গেছে, কোরআন হাদিসে ভাত খাওয়ার কথা আছে যে তোমাদের জন্য ভাত খাওয়া হালাল করা হলো, এরকম কোন আয়াত আছে তোমাদের জন্য এই তরকারি সবজি এটা সেটা যা যা আমরা খাই এগুলো তোমাদের জন্য হালাল করা হয়েছে এরকম কোন কথা আছে? নাই। শুধুমাত্র যে কয়টা জিনিস আল্লাহ রাব্বুল আলামিন হারাম করেছেন শুধু ওই হারাম কয়টা জিনিসের বর্ণনা আছে, হালাল গুলোর বর্ণনা নাই। এই জন্য এক্ষেত্রে নীতিমালা হলো সব হালাল, কারণ আল্লাহ পাক আমাদেরকে বলে দিচ্ছেন, ওয়াল্লাযী খালাকা লাকুম মা ফিল আরদি জামিআ, জমিনের মধ্যে যা কিছু আছে বান্দা সব কিছু আমি তোমাদের জন্য বানাইছি, সব কিছু আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জন্য বানাইছেন, তাহলে সব কিছু আমাদের জন্য হালাল, যেগুলো হারাম সেগুলো আল্লাহ পাক নির্দিষ্ট করে দিয়েছেন, তাহলে যেগুলো হারাম নয় সেগুলোর নাম হলো কি হালাল, যেগুলোকে আল্লাহ পাক হারাম করেন নাই, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হারাম করেন নাই সেগুলোর নাম হলো হালাল। আবার পাশাপাশি আল্লাহ পাক বলেন তয়্যিবা, শুধু হালাল হলে হবে না, ওই খাবারটা ওই পানীয়টা সাধারণের তয়্যিবা বানো হতে হবে, পবিত্র হতে হবে, অপবিত্র কোন খাবার তোমাদের জন্য হালাল নয়। তাহলে সুদের টাকা দিয়ে কোন হালাল খাবার কিনে নেন, সুদের টাকা কিন্তু কিনছে কি খাবারটা হালাল, সুদের টাকা দিয়ে আপেল কমলা আঙ্গুর বেদানা ফল ফল কিনে আনল, এই খাবারটা খাওয়া যাবে, খাবারটা তো হালাল কিন্তু খাবারটা যেই টাকাটা দিয়ে কিনা হয়েছে সেই টাকাটা হালাল, এই জন্য ওটা হালাল হয়েছে কিন্তু তৈবান হয় না, এজন্য আল্লাহ কোরআনে কারিমে বলছেন ইমানদারদের জন্য সমস্ত তৈবাব খাবারকে হালাল করা হলো, সমস্ত খাবার খাবারকে ইমানদারের জন্য হারাম করা হয়েছে, তৈবাব খাবার ইমানদারের জন্য হালাল, খাবার খাবার ইমানদারের জন্য হালাল। আমরা যে ধূমপান করি সিগারেট খাই এটাকে তৈবাব না খাবার, এটা খাবার বুঝছি কেমনে এটা খাবার, কারণ এটা টয়লেটে বসিয়েও খাওয়া হয়, অন্য কোন খাবার মুমিন টয়লেটে বসে খায় না, টয়লেটে বসে খায় আমরা দেখছি নাকি, এই টয়লেটে আমাদেরকে দেখা যায় খায়, এবার কথা বলা না সে জানলেন কেমনে, ধারণা করে কথা বলা ঠিক আছে, তা আমরা জানলাম কেমনে টয়লেটে বসে যে খায় না, টয়লেটে গেলে দেখবেন সিগারেটের পিছনের অংশ ধ্বংসাবশেষ টয়লেটের মধ্যে পড়ে আছে, কিন্তু কোনদিন টয়লেটে গিয়ে দেখবেন না কমলার চামড়া পড়ে গেছে, যে কমলা খাইছে বসে বসে কমলার খোসাটা টয়লেটে পড়ে আছে, আপেলের চামড়া পড়ে আছে, অথবা বিরিয়ানির প্যাকেট নিয়ে বাথরুমে ঢুকছে, বিরিয়ানি খাই বিরিয়ানির প্যাকেটটা বাথরুমে পড়ে রয়েছে, এরকম দেখছেন কোনো দিন দেখা যাবে, তাহলে বোঝা যায় এই সকল খাবার টয়লেটে বসে খায় না, ওই খাবারটা টয়লেটে বসে খায়, যেই খাবার মুমিন টয়লেটে বসেও খাইতে পারে মানুষ টয়লেটে বসেও খায়, ওই খাবারটা তো জীবাত না, ওই খাবারটা খাবার, আল্লাহ পাক ইমানদারের জন্য খাবার খাবারকে হারাম করে দিয়েছে, এই জন্য ধূমপান ইমানদারের জন্য কি হারাম, কবিরা গুনাহ, আর এটার মধ্যে সমস্ত ক্ষতিকর দিক উপকারের কোন দিক নেই, আর যেই জিনিস ক্ষতিকর এই জিনিস সকল মানুষের জন্য এটা হারাম, এটার মধ্যে কোনো উপকারই থাকে না, আমি যে কথাটা বলতেছিলাম আল্লাহ পাক হালাল করেছেন খেতে বলছেন হালাল এবং তৈবা, শুধু হালাল হলে হবে না পাশাপাশি এটা তৈবাব হতে হবে পবিত্র হতে হবে, এর পাশাপাশি আল্লাহ পাক আরেকটা কথা বলে দিয়েছেন মানুষকে ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিস শয়তান, খুতুওয়াতিস শয়তান খবরদার শয়তানের পদাঙ্ক শয়তানের খুতুয়া অনুসরণ করিও না, এত্তবা করিও না, শয়তানের ফতোয়া শয়তানের পদক্ষেপ অনুসরণ করিও না, এখন হালাল খাবারের সাথে শয়তানের পদক্ষেপ কেমনে আসলো, আপনি যখন হালাল কোন ব্যবসা করতে যাবেন হালাল কোন কাজ করতে যাবেন দেখবেন এই হালাল কাজটার ভিতরে অসংখ্য হারাম ঢুকে বসে থাকে, চতুর্দিক থেকে বিভিন্ন দিক থেকে আপনার হারাম রাস্তা এটার মধ্যে এসে আপনাকে ধোকা দিতে থাকে, এই হারাম থেকে যাতে বিরত থাকা হয়, শয়তান যাতে কোন অবস্থায় হারামের দিকে, হারাম খাবারের দিকে দিতে না পারে, এটা আল্লাহ পাক সতর্ক করে বলছেন, ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শয়তান, খবরদার শয়তানের পদাঙ্ক, শয়তানের খতোয়া অনুসরণ করিও না, ইন্নাহু লাকুম আদুউম মুবীন, কারণ শয়তান হল তোমাদের জন্য প্রকাশ্য দুশ্মন, শয়তান তোমাদেরকে হালালের উপরে ইস্তেকামত থাকতে দিবে না, শয়তান তোমাদেরকে হারাম খাওয়াই থাকবে। এই নির্দেশনাটা আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত মানুষকে লক্ষ্য করে দিয়েছেন। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন শুধু ঈমানদারদেরকে লক্ষ্য করে ওই নির্দেশটা দিয়েছেন, সূরা আল বাকারা 172 নম্বর আয়াত আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুলু মিন তাইয়্যিবাতি মা রাযাকনাকুম ওয়াশকুরু লিল্লাহি ইন কুনতুম ইয়্যাহু তা'বুদুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, কুলু মিন তাইয়্যিবাতি মা রাযাকনাকুম, আমি তোমাদেরকে যে রিজিক দিয়েছি সেখান থেকে তাইয়্যিবাত পবিত্র খাবার গুলো খাও, ওয়াশকুরু লিল্লাহি ইন কুনতুম ইয়্যাহু তা'বুদুন, যদি একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের এই গোলামি করো, ইবাদত করো, ওই হালাল খাবারকে, তৈয়বাত খাবারকে আল্লাহ রাব্বুল আলামিনের শুকর গুজার করো, আল্লাহ পাক শুকর আদায় করো, হালাল খাবার খাও, আল্লাহ শুকর আদায় করো, তাহলে এখানে আল্লাহ পাক শুধু ঈমানদারদেরকে নির্দিষ্ট করে আল্লাহ পাক হালাল খাবার খেতে বলছেন। আবার সমস্ত নবী রাসূল যে আম্বিয়া আলাইহিমুসসালাম মাসুম, কোনো গুনাহ নাই, নিষ্পাপ, তাদেরকেও আল্লাহ পাক বলছেন হালাল খাবার খাও, তারপরে আমলে সওয়ালেহ করো, নবুয়তের দায়িত্ব পালন করো। সূরা আল মুমিনুনের 51 নম্বর আয়াত, ইয়া আইয়ুহার রুসুল কুলু মিনাত তাইয়্যিবাতি ওয়া'মালু সালিহাত, ও আমার নবী রাসূলেরা, তোমরাও কুলু মিনাত তাইয়্যিবাত, তোমরাও হালাল খাবার খাও, পবিত্র খাবার খাও, ওয়া'মালু সালিহাত, এবং বেশি বেশি আমলে সালেহ করো। অর্থাৎ হালাল খাবারের সাথে আমলের একটা গভীর সম্পর্ক আছে। নবী রাসূলদেরকে আল্লাহ পাক বলেছেন কুলু মিনাত তাইয়্যিবাত, হালাল খাবার নিশ্চিত করো। এই জন্য সমস্ত আম্বিয়া আলাইহিমুসসালাম, সমস্ত নবী রাসূল শুধু মানুষের হাদিয়া খেয়ে জীবনযাপন করেন নাই, নিজেদের একটা নির্দিষ্ট পেশা, হালাল পেশা অবলম্বন করে সমস্ত নবী রাসূলরা তাদের জীবন নির্বাহ করতেন। আদম আলাইহিসসালাম কৃষক ছিলেন, নূহ আলাইহিসসালাম তার একটা পেশা ছিল হালাল পেশা, তিনি কাপড় সেলাই করতেন, ইদ্রিস আলাইহিসসালাম টেইলার ছিলেন, কাপড় সেলাই করতেন, কোন কোন নবী দাউদ আলাইহিসসালাম লোহার সরঞ্জামাদি বানাইতেন, কোন কোন নবী রাসূল মেষ সরাইতেন, এক একজন নবী রাসূল এক একটা নির্দিষ্ট পেশা অবলম্বন করে তারা তাদের জীবন নির্বাহ করতেন, কারণ নবুয়তের দায়িত্ব পালন করতে হলেও আগে হালাল পেশা নিশ্চিত করা জরুরি। আল্লাহ পাক আগে বলছেন তোমরা কুলু মিনাত তাইয়্যিবাত, হালাল খাবার খাও, তারপরে বলছেন ওয়া'মালু সালিহাত, আমলে সালেহ করো, কারণ হালাল খাবার না পেলে আল্লাহ রাব্বুল আলামিন কোন আমল কবুল করেন না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম স্পষ্ট করে বলছেন, ইন্নাল্লাহ তাআলা তাইয়্যিবুন লা ইয়াকবালু ইল্লা তাইয়্যিবা, আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র, আল্লাহ রাব্বুল আলামিন কোন হালাল ভক্ষণকারী ব্যক্তি ছাড়া আর কারো ইবাদত আল্লাহ কবুল করেন না। وَإِنَّ اللَّهَ أَمَرَ الْمُرْسَلِينَ كَمَا أَمَرَ بِهِ الْمُؤْمِنِينَ, আল্লাহ রাব্বুল আলামিন এই নির্দেশটা যেমন মুমিনদেরকে দিয়েছেন তেমন একইভাবে সমস্ত নবী রাসূলদেরকেও দিয়েছেন। এরপরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম এমন এক ব্যক্তির উল্লেখ করলেন, সুম্মা যাকারা রাজুল, ইউতীর সফর এমন এক ব্যক্তির বর্ণনা দিলেন যে লোক দীর্ঘ সফর লম্বা সফর করে আসলেন। আসআফা আকবারা, এই লোকটার পুরা শরীর ধুলায় মলে হয়ে গেল, চুল গুলা উষ্ণ খুষ্ক হয়ে গেল, লোকটা এমন পরিস্থিতিতে এমন অবস্থায় গিয়ে পৌঁছলো যে মুহূর্তে আল্লাহর কাছে দোয়া করলে এই লোকটার দোয়া আল্লাহ রাব্বুল আলামিন কবুল করবেন, এমন অবস্থায় লোকটা এমন অবস্থায় লোকটা আল্লাহ রাব্বুল আলামিনের দিকে দুই হাত তুলতেছে আর বলতেছে, ইয়া রাব্বি আয় আল্লাহ আমার গুনাহ মাফ করো, আয় আল্লাহ আমাকে এটা দাও, আয় আল্লাহ আমাকে এটা দাও, দোয়া করতেছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি বলেন, ফা আন্না ইস্তাজাবু লাহু, কেমন করে আল্লাহ রাব্বুল আলামিন এই মানুষটার দোয়া কবুল করবেন, মালবাসুহু হারামুন ওয়া মাত'আমুহু হারামুন, মানুষটার লেবাস হারাম, তার পোশাক গুলো হারাম, কেন তারা কিনা, তার খাবার গুলো হারাম, তার গেজা গুলো হারাম, এই ব্যক্তির দোয়া আল্লাহ রাব্বুল আলামিন কেমন করে কবুল করতে পারেন? জীবন নির্বাহ করে না। তাহলে আমল কবুল হবার জন্য, আমল সওয়ালে গ্রহণযোগ্য হবার জন্য গুরুত্বপূর্ণ শর্ত হলো এবং এমন অবস্থায় পৌঁছেছি হালাল হারামের কোন যাচাই বাছাই করি না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমার উম্মতের উপরে এমন একটা সময় আসব, ইয়াতি আলান নাস জামানুন লা যুবালিল মারউ আম মিনাল হালাল আম মিনাল হারাম, আমার উম্মতের এমন এক সময় আসবে, এমন একটা অবস্থা আসবে, আমার উম্মত হালাল গ্রহণ করতেছে নাকি হারাম গ্রহণ করতেছে এটার মধ্যে কোন যাচাই বাছাই করবে না, যেখান থেকে পাবে সেখান থেকে শুধু টাকা গ্রহণ করতে থাকবে, সম্পদ গ্রহণ করতে থাকবে, কিন্তু এই সম্পদটা এই টাকাটা হালাল নাকি হারাম এইটার যাচাই বাছাই আমার উম্মত করবে না। ওই সময়টা এখন আমাদের কাছে চলে আসছে, হিসাব দিলে দেখা যাবে সমাজে খুব কম মানুষ, বিরল মানুষ পাওয়া যাবে যার পরিপূর্ণ সব ইনকাম হলো হালাল, এরকম মানুষ সমাজে খুঁজে পাওয়া খুবই দুষ্কর, খুবই বিরল যে হালাল উপার্জনের উপরে চলে। দিন দিন এর সংখ্যা কমে যাচ্ছে, এজন্য আমার ভাইয়েরা এবং বোনেরা আমাদেরকে আমল যতটুকু করি এই আমল যাতে আল্লাহর কাছে গ্রহণযোগ্য হয় কবুল হয়, এই গ্রহণযোগ্য হওয়ার জন্য আমার আগে রিজিকটা হালাল করার, হালাল রিজিক হালাল উপার্জন নিশ্চিত করতে হবে। এই জন্য কৃষি কাজ করার সময় খেয়াল রাখতে হবে কৃষি কাজ কি হালাল না হারাম বলেন তো দেখি, কৃষি কাজ হালাল এবং নবীওয়ালা কাজ, অনেক নবী কৃষি কাজ করে জীবন নির্বাহ করেছেন, কিন্তু কৃষি কাজ যখন আমরা করব হালাল কাজ করব এর মধ্যেও কিন্তু হারামের সম্ভাবনা আছে। কি হারামের সম্ভাবনা আছে? কৃষি কাজ করার সময় খেয়াল রাখতে হবে যে জিনিস খাওয়া হারাম, যে জিনিস ব্যবহার করা হারাম, ওই জিনিসের চাষাবাদ করাও হারাম কৃষি কাজ, কিন্তু এমন চাষাবাদ করলাম যে জিনিসটা মানুষের জন্য খাওয়া হারাম, আমি সেই কৃষি কাজ করে বসে এরকম কৃষি কাজ কি বলেন তুমি? একটা তামাক, তামাক খাওয়া জায়েজ নাকি হারাম? তামাক খাওয়া হারাম, যে জিনিস খাওয়া হারাম, ওই জিনিসের চাষাবাদ করা, ওই জিনিসের ব্যবসা করাও হারাম। অনেক ভাই দোকানের মধ্যে সব হালাল জিনিস বিক্রি করে, পাশাপাশি সিগারেটও বিক্রি করে, এরকম ভাই আছে না? ভয় সাহেব সিগারেট বিক্রি না করলে দোকান চলে না, শুধু হালাল জিনিস দিয়ে দোকান চলে না, এই জন্য হালাল জিনিসটা বিক্রি করে। তাহলে কৃষিকাজ হালাল, কিন্তু যদি কোন হারাম জিনিসের কৃষিকাজ করে, হারাম জিনিসের চাষাবাদ করে, ওই কৃষিকাজ ওই ব্যক্তির জন্য হারাম হয়ে যায়। কৃষিকাজ করেও লোকটার ইনকাম হালাল না। যারা কৃষিকাজ করবে হালাল হবে, এরা আদম আলাইহিস সালামের সাথে জান্নাতে থাকবে, সুবহানাল্লাহ। কারণ আদম আলাইহিস সালাম কৃষক নবী ছিলেন, কৃষিকাজ তার পেশা ছিল। আল্লাহ পাক কৃষকদেরকে এত মহব্বত করেন, এত পছন্দ করেন, জান্নাতের ভিতরে আল্লাহ পাক কৃষকদেরকে জিজ্ঞাসা করবেন যে আমার বান্দারা জান্নাতে কি সব নিয়ামত পাইছ? বলবে রব্বুল আলামিন, আপনি যা কিছু ওয়াদা করেছিলেন সেই ওয়াদা অনুযায়ী সব আমরা জান্নাতে পেয়ে গেছি। আল্লাহ রব্বুল আলামিন বলেন, এরপরে আর কোন কিছুর দরকার আছে কিনা? জান্নাতেরা বলবে, রব্বুল আলামিন দুনিয়াতে কৃষিকাজ করতাম, আজকে জান্নাতের ভিতরে কোন কৃষিকাজ নাই, ভালো লাগতেছে না। কৃষিকাজটা করতে পারলে আমাদের কাছে আরো ভালো লাগতো। আল্লাহ রব্বুল আলামিন জান্নাতের ভিতরেও কৃষকদের জন্য কৃষিকাজের ব্যবস্থা করে দিবেন, জান্নাতের ভিতরেও কৃষিকাজ করবেন। একদিক থেকে ফসল লাগাবেন, আরেক দিকে ফসল পেতে পারবেন, অপেক্ষা করা লাগবে না, সাথে সাথে ফসল লাগাবে আর থাকবে জান্নাতের ভিতরে আনন্দের কৃষিকাজ, সুবহানাল্লাহ। তাহলে কৃষকদের এত ফজিলত। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মা মিন মুসলিমিন ইয়াজরিউ যারআন আও ইয়াজরিউ যুগারসান ফায়াকুলু মিনহু তায়রুন মালিন মুসলিমিন ইয়াজরিউ যারআন, কোন মুসলিম যখন কোন শস্য কোন ফসল জমিনে লাগায় অথবা কোন গাছ লাগায়, ফায়াকুলু মিনহু তায়রুন আও ইনসানুন আও বাহিনাতুন, ওই জমির ফসল থেকে ওই শস্য দানা থেকে কোন পাখি খায়, কোন পশু খায়, কোন মানুষ খায়, কানা লাহু বিহি সাদাকা, আল্লাহ রাব্বুল আলামিন তার এই খাওয়াটাকে ওই পশু পাখি মানুষের খাওয়াটাকে তার জন্য সদাকা হিসেবে নির্ধারণ করে দেন, তার গাছ লাগানোটা একটা সদাকা, কৃষিকাজ করাটা তার জন্য একটা সদাকা আল্লাহ পাক বানিয়ে দেন, তাহলে কত প্রতিরোধ কৃষিকাজ। কিন্তু কৃষিকাজের ক্ষেত্রে খেয়াল রাখতে হবে কোন হারাম জিনিসের কৃষিকাজ করা যাবে। দুই নম্বরে খেয়াল রাখতে হবে জমির আদান প্রদানের ক্ষেত্রে, জমি বর্গা দেওয়ার ক্ষেত্রে, জমির চুক্তির ক্ষেত্রে, জমির চাষাবাদের ক্ষেত্রে শরীয়তের নীতিমালা রক্ষা করা। আরেকজনের কাছে যে বর্গা দিয়ে, আপনাদের দেশে বর্গা দেওয়া হয়, বর্গা দেওয়ার সময় খেয়াল রাখতে হবে কোন প্রকারের জুলুম যেন যার কাছে বর্গা দেওয়া হচ্ছে তার প্রতি কোন জুলুম করা না হয়। জমির ফসল অর্ধেক অর্ধেক নিয়ে যাবে, যেই অংশটা ভালো হয়েছে সেই অংশটা মালিক নিয়ে গেল, যে অংশটার মধ্যে ফসল ভালো হয় নাই ওই অংশটা শাসক শাসকে দিয়ে দিল, কৃষককে দিয়ে দিল। এই কৃষিকাজ হালাল হয় নাই, জুলুম করা হয়েছে আরেকজনের উপরে। কোন ব্যক্তিকে জমি বন্ধকের ভিত্তিতে, যেই বন্ধকের নীতিমালা শরীয়ত সমর্থন করে না, এইরকম বন্ধকের ভিত্তিতে জমি নিয়ে চাষাবাদ করল, ওই জমির ফসল তার হালাল হয় নাই। আপনাদের দেশে বন্ধকের সিস্টেম আছে যে 10,000 টাকা দিলেন জমিটা আপনাকে দিয়ে দিলাম, যতদিন আমি 10,000 টাকা দিতে না পারবো এতদিন জমিটার ফসল সম্পূর্ণরূপে আপনি খেতে দেন। এটা সুদ, এটা রেবা, এই জাতীয় বন্ধক ইসলামী শরীয়তে বৈধ নয়। এরকম জমি নিয়ে আপনি যত চাষাবাদ করবেন আপনার ইনকাম আপনার উপার্জন হালাল হয় না। কৃষিকাজ একটা হালাল ইবাদত, হালাল পেশা, কিন্তু এই কৃষিকাজের যে জমিগুলো আপনি চাষাবাদ করবেন, এই জমিগুলো বৈধভাবে পেয়েছেন নাকি অবৈধভাবে পেয়েছেন? অর্থাৎ এই জমিগুলো এখানে কোন পুকুর হক, কোন চাষার হক, কোন জেঠার হক আছে কিনা, কোন বোনের হক আছে কিনা, তাদের হক গুলো যথাযথ দেওয়া হয়েছে কিনা, নাকি অন্যের জমি অন্যের হক আমার জমির ভিতরে রয়ে গেছে, এটা খেয়াল করতে হবে। যদি আরেকজনের হক আমার ভিতরে যদি এক কাঠাও থাকে, এক শতাংশও থাকে, আমার যত জমিন আছে কোন জমিনের ফসল আমার জন্য বৈধ না। কৃষিকাজ হালাল, ভালো কাজ, কিন্তু জমিগুলো আগে হালাল হতে হবে। জমির মধ্যে যদি বেদাল থাকে, আমার বোনের জমি দিলাম না, ফুকুর জমি দিলাম না, চাষার জমি দিলাম না, না দিয়ে সব জমি আমি রেখে দিয়ে এই জমিতে কৃষিকাজ করে চাষাবাদ করে খাচ্ছি, আমার ইনকাম হালাল হয়ে যায়। কারণ আমার জমি হালাল হয় নাই, সেই জমির ফসল হালাল হবে কিভাবে? এই জন্য আল্লাহ পাক যেই পদ্ধতিতে ফরায়েজের বিধান করেছেন, জায়গা জমি বন্টনের নীতিমালা আল্লাহ পাক দিয়েছেন, সেই পদ্ধতিতে আল্লাহর বিধান অনুযায়ী জায়গা জমি সঠিকভাবে বন্টন করে দিতে হবে। বন্টন না করে দিয়ে আমার ভিতরে রেখে দিয়ে আমি যত চাষাবাদ করব, আমার জমির ফসল আমার জন্য হালাল না, বৈধ না। ফসল গুলো হালাল, হয়তো জমিতে ধান উৎপাদন হয়েছে, কিন্তু ফসল গুলো তৈবান হয় না, কারণ জমিটা হালাল না। আর কারো হক যদি জায়গা জমিন যদি আমার মধ্যে থেকে যায়, আমি যত নামাজি যত দিকদার হই, আমার জন্য আল্লাহ জাহান্নামের ব্যবস্থা করে দিয়েছে। সূরা আন-নাসা 14 নম্বর আয়াত আল্লাহ পাক স্পষ্ট করে বলছেন, ওয়ামান ইয়াসিল্লাহ ওয়া রাসূলহু ويتعدى حدوده يدخله نارا خالدا فيها الله رب العالمين বলেন, কোন ব্যক্তি যদি আমি আল্লাহর দেওয়া বিধান, আমি আল্লাহর দেওয়া বন্টন পদ্ধতি মেনে নিতে না পারে, যদি এই পদ্ধতি অনুসারে জায়গা জমিন বন্টন না করে, তাহলে يدخله نارا خالدا فيها তাকে আমি এমন ভাবে জাহান্নামে ঢুকাবো আর কখনো জাহান্নাম থেকে বের হবে না। কি কঠিন শাস্তির কথা আল্লাহ বলছেন। সুতরাং এইরকম জায়গা জমিন যদি কারো কাছে থেকে যায়, ওই জায়গা জমিন থেকে উৎপাদিত ধান ফসল খেত খাবার কোন কিছু আমার জন্য বৈধ না, আমার ইনকাম হালাল না, খাওয়া হালাল না, রেজি হালাল না। খেয়াল রাখতে হবে ওই জমির মধ্যে যে ফসল গুলো উৎপাদন হচ্ছে, সেই ফসল উৎপাদন করতে গিয়ে জমির আইল কেটে আরেকজনের জমি আমার জমির ভিতরে ঢুকাইছে কিনা, আইল কেটা বুঝেন, জমির আইল কেটে আরেকজনের জমি এক হাত আধা হাত এক বিঘা আমার জমির ভিতরে ঢুকাই ফেলছে, এই আইল কেটার কারণে আমার এই জমিতে যত ফসল উৎপাদিত হবে এই ফসল গুলো হালাল নাই, ফসল হারাম, জমি আর কেটে আরেকজনের জমির অংশ আমার ভিতরে ঢুকে ফেলছি, বাস আমার এখানে যা উৎপাদন হবে ফসল এগুলো হারাম, আমার উপার্জ হারাম হয়ে গেছে। জমিতে ফসল উৎপাদনের জন্য সার কিনে আনছি দোকান থেকে, ওষুধ কিনে এনেছি দোকান থেকে, ফানি এক জায়গা থেকে সেচের ব্যবস্থা করেছি, আরেক জায়গা থেকে ট্রাক্টর দিয়ে জমি চাষ করার ব্যবস্থা করেছি, এদের টাকাগুলো সঠিকভাবে দিই নাই, এরকম মানুষ আছে, সার আনছে দোকান থেকে সারের টাকা দেয়, ওষুধ আনছে ওষুধের টাকা দেয় না, তারপরে আপনার পানি নিচে পানির পানিওয়ালা টাকা দেয় না, তারপরে ট্রাক্টর দিয়ে জমি চাষ করেছে ট্রাক্টারওয়ালা টাকা দেয় না, এই জমিতে যত ফসল উৎপাদন হোক জমির ফসল হারাম হয়ে গেছে, কারণ এই চাষাবাদের ভিতরে গণ্ডগোল হয়ে গেছে, আরেকজনের হক ঠিকভাবে দেওয়া হয় নাই, জমির ফসল কাটার জন্য মজুর নিয়োগ দেওয়া হয়েছে, শ্রমিক নিয়োগ দেওয়া হয়েছে, শ্রমিকের টাকা সঠিক ভাবে দেওয়া হয় নাই। যে লোক দাম কাটছে, দাম দিল, বসন দিল, তাকে সঠিক ভাবে তার মজুরি দেওয়া হয় নাই। আপনার কৃষিকাজ এগুলো হালাল হয় নাই, এই জন্য অবাক করছেন। হালাল পেশার মধ্যে এমন ব্যবস্থা করে দিবে যাতে তোমার পেশাটা ইনকামটা হালাল না হয়। তাহলে কৃষিকাজের ব্যাপারে খুব সতর্ক থাকতে হবে যে আমার এই পেশা, আমার এই ইনকাম হালাল হচ্ছে কিনা। একইভাবে বিভিন্ন শিল্পের মাধ্যমে উপার্জন, শিল্পের মাধ্যমে উপার্জন, এটা হালাল একটা উপার্জন। কিন্তু যেই শিল্পের যে কাজের মাধ্যমে আমার এই উপার্জন হবে, সেটা যদি হারাম হয় আমার উপার্জনও হারাম। যেমন চুল কাটা, এটাকে জায়েজ না হারাম? চুল কাটার ব্যবসা, সেলুনের ব্যবসা করলেন, সেলুনের দোকান করলেন, হালাল নাকি হারাম? হালাল, কিন্তু এই হালালের ভিতরেও হারাম নিহিত আছে। সেলুনের দোকান দিলেন, আপনি প্রতিদিন মানুষের দাড়ি কাটা শুরু করে দিলেন, দাড়ি কাটা হালাল না হারাম? হারাম। এই হারামের কাজে সহযোগিতা করতেছেন, এর মাধ্যমে আপনি যত ইনকাম করবেন আপনার ইনকাম হারাম, আপনার ইনকাম হালাল হবে না। কিন্তু যদি শুধু আপনি সুন্দর পদ্ধতিতে চুল কাটেন তাহলে আপনার ইনকামটা বৈধ, হালাল ইনকাম। মুখ্যমন্ত্রী আলহামদুলিল্লাহ কত সেলুনের দোকান, হজ উমরাকারীরা সেখানে মাথার চুল কাটতে হয়, মাথা মন্ডন করতে হয়, তারা শুধু এই কাজটাই করে, এদের পেশা, এদের এই ইনকাম শতভাগ হালাল। কিন্তু আপনি আমাদের দেশে সেলুন দিলেন, সেলুনে চুল কাটেন ইহুদিদের, খ্রিস্টানদের স্টাইলে, এই চুল কাটার উপার্জন হারাম। আবার দাড়ি কাটেন, এই উপার্জন হারাম। সাজসজ্জার জন্য পার্লার বসাইলেন, বিউটি পার্লার বসাইলেন, সেখানে নারীদের ব্রো ব্লক করলেন, হারাম, আল্লাহ লাল উপস্থিত হবে। সেখানে আপনি নারীদের পরচুলা লাগাইলেন, নারীদের শরীরে উল্কি আঁকলেন, এগুলো হারাম, আল্লাহ লানতের যোগ্য। পাশাপাশি আপনি যে ইনকাম করলেন সেই ইনকামটাও হারাম। এই জন্য খেয়াল রাখতে হবে, এইসব ক্ষেত্রেও হালালের ভিতরে অনেক হারাম লুকায়িত আছে। হালাল পোশাক কিন্তু আপনার অনেক অসংখ্য হারাম এর ভিতরে লুকায়িত। আপনার ফ্যাক্টরিতে এমন জিনিসের উৎপাদন করতেছেন যে জিনিসগুলো ব্যবহার করা হারাম। আপনার ফ্যাক্টরিতে ফ্যান বানাইতেছে, যে ফ্যান গুলা টাকুর নিচে লম্বা লম্বা করে বানাইতেছে, আপনি ফ্যান বানাইলেন, ফ্যান বানানো হারাম না। কিন্তু আপনি যেই ফ্যান গুলো এমন পদ্ধতিতে বানাইলেন যে টাকুর নিচে পড়ার মতো উপযোগী করে, আপনার এই উপার্জন হারাম হয়ে গেল। মুশরিকদের অনুকরণে প্যান্ট বানাইলেন, মাঝখানে একটা সিরা সিরা দিয়ে বিভিন্ন পদ্ধতি অনুসরণ করে করে বানাইলেন, আপনার এই প্যান্ট বানানো কি হারাম? আপনার কাজটা হালাল, কিন্তু এই হালালের ভিতরে যখন আপনি শরিয়ার অনুসরণ করেন নাই, তখন এই শিল্পের মাধ্যমে অনেক উপার্জন হারাম হয়ে যায়। ব্যবসা বাণিজ্যের মাধ্যমে উপার্জন করা হালাল, কিন্তু ব্যবসা বাণিজ্যের যদি সঠিক নীতিমালা মেনে না চলেন, ব্যবসা বাণিজ্যের মাধ্যমে উপার্জন আপনার হারাম ইনকাম। ব্যবসা বাণিজ্যের মাধ্যমে ইনকাম করলেন, যে জিনিস খাওয়া হারাম, যে জিনিস পান করা হারাম, যে জিনিস ব্যবহার করা হারাম, ওই জিনিসের ব্যবসা করাও হারাম। মদ পান করা জায়েজ না হারাম? এটার ব্যবসা করাও হারাম, এটার ব্যবসাকারীর উপর আল্লাহ লানত বর্ষিত হয়। ধূমপান করা হারাম, ধূমপানের ব্যবসা করাও হারাম। যে কাপড় গুলো ব্যবহার করা হারাম, রেশমি কাপড় পুরুষের জন্য ব্যবহার করা হারাম, ওই রেশমি কাপড়ের জামা কাপড়ের ব্যবসা করাও হারাম। যে কাপড় গুলো পুরুষের জন্য নারীর জন্য ব্যবহার করা যায় না ওই কাপড় গুলোর ব্যবসা করা এটাও হারাম। যে জিনিস খাওয়া হারাম, যে জিনিস পান করা হারাম, যে জিনিস ব্যবহার করা হারাম, এই জিনিসগুলোর ব্যবসা করাও হারাম। খেয়াল রাখতে হবে এই নীতিমালা, যে জিনিস মুমিনের জন্য খাওয়া হারাম, পান করা হারাম, ব্যবহার করা হারাম, এই জিনিসগুলোর মাধ্যমে ব্যবসা বাণিজ্য করাও হারাম। ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে খেয়াল রাখতে হবে মিথ্যা বলে বলে মানুষের কাছে ব্যবসা করা এটাও হারাম, এর মাধ্যমে ইনকাম হলে ওই ইনকাম গুলো হারাম ইনকাম। মানুষকে মিথ্যা বলে বলে ব্যবসা করা, যে জিনিসের খারাপ জিনিস ভালো জিনিস বলে যে খুবই ভালো জিনিস, এক নম্বর জিনিস, ভালো জিনিস, এই কথা বলে বলে বিক্রি করে করে এই খারাপ জিনিসকে ভালো বলে মিথ্যা বলে যত ব্যবসা করা হবে এর ইনকাম গুলো হয়ে যাবে হারাম। ওজনে কম দেওয়া, ভালো জিনিস দেখে খারাপ জিনিস দিয়ে দেওয়া, এই জাতীয় যত ধোকা, যত প্রতারণা, যত মিথ্যা এই ব্যবসা বাণিজ্যের মধ্যে ঢুকে যাবে এই সব ব্যবসা বাণিজ্যের ইনকাম হারাম হয়ে যাবে। আবার ব্যবসা বাণিজ্য করতে গিয়ে যদি আল্লাহর ইবাদত বন্দেগি থেকে গাফল হয়ে যায় ওই ব্যবসা বাণিজ্য হারাম। আল্লাহ পাক স্পষ্ট করে বলছেন বৈশিষ্ট্য হল কোন ধরনের ব্যবসা বাণিজ্য কোন বেচা কিনা ইমানদারকে কখনো আল্লাহর জিকির থেকে গাফল রাখতে পারে না, সরাই রাখতে পারে না। যদি কোনো ব্যবসা বাণিজ্য, যদি কোনো বেচা কিনা কোন মুমিনকে যদি নামাজ থেকে গাফল করে, আল্লাহর জিকির থেকে গাফল করে, ওই ব্যবসা বাণিজ্যের মাধ্যমে উপার্জিত ইনকাম তার জন্য হালাল না। ব্যবসা করতে যায় নামাজ করতে পারবা, ব্যবসা করতে গিয়ে জামাত ধরতে পারবা, বলেন ভাই দোকানে খুব ব্যস্ত, ওই সময় আসলে জামাতের সময় খুব ব্যস্ততা তোমাদের থাকি, মাগরিবের সময় খুব ব্যস্ততা, কাস্টমার বেড়ে যায়, আপনার এই ব্যবসা হালাল ইনকাম হারাম হয়ে গেছে। কারণ কাস্টমার যত আসুক, যত হাজার আসুক, কোটি টাকা আমার সামনে বেঁচে যাক, কিন্তু আমার আগে নামাজ, তারপরে ব্যবসা, কারণ আমার নামাজের জন্যই তো ব্যবসা, আল্লাহর ইবাদত করার জন্য তো আমার ব্যবসা, আগে আমার আল্লাহর ইবাদত, তারপরে আমার ব্যবসা বাণিজ্য। কিন্তু ব্যবসা বাণিজ্যকে অগ্রাধিকার দিয়ে আল্লাহর ইবাদতকে পিছিয়ে দিলে ওই ব্যবসা বাণিজ্য হারাম হয়ে যায়। অনেক ভাইয়েরা আমাদের কাছে মাসালার জন্য আসে, জিজ্ঞাসা করে যে এমন চাকরি পাইছে যে চাকরির কারণে নামাজ পড়া যায় না, এই চাকরিও হালাল না, এই চাকরি হারাম, কারণ আমার চাকরি হলো নামাজের জন্য, নামাজ না তো ঠিকভাবে আদায় করতে পারি, আল্লাহর ইবাদত করতে পারি, এই জন্য আমার চাকরি করা। তো চাকরি যদি আমার নামাজের প্রতিবন্ধক হয় ওই চাকরি ইমানদারের জন্য জায়েজ না। যেই ব্যবসা বাণিজ্যের মাধ্যমে আমার জামাত তরফ হয়, জামাতে সালাত আদায় করা যায় না, নিয়মিত ইবাদত করা যায় না, এই ব্যবসা বাণিজ্য আমার জন্য বৈধ না। এর মাধ্যমে যত ইনকাম হবে উপার্জন হবে হারাম। এই জন্য আমার ভাইয়েরা এবং বোনেরা খেয়াল রাখতে হবে ব্যবসা বাণিজ্যের মাধ্যমে উপার্জনের ক্ষেত্রে অসংখ্য এরকম ফতোয়াদ শায়তান, হারাম উপকরণ, হারাম মাধ্যম এর ভিতরেও ঢুকে পড়ে, তখন সেটাও উপার্জনটা আমাদের জন্য হয়ে যায় হারাম। ব্যবসা বাণিজ্য করতে গিয়ে পণ্য মজুত করে রাখলে ওই মজুত করা পণ্য দিয়ে যত কোটি টাকা ইনকাম করবেন সব হারাম। পেঁয়াজ আটকে রাখলে মানুষের কাছে সরবরাহ করলেন না, এই পেঁয়াজ আটকে রেখে যত কোটি টাকা ইনকাম করলে সব হারাম উপার্জন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি বলেন মান ইফতাকারা আরবাঈন ইয়াওমান, কোন ব্যক্তি যদি চল্লিশ দিন পর্যন্ত কোন পণ্য মজুত করে রাখে, বাজারে ছাড়লো না, দাম বাড়ার জন্য মজুত করে রেখেছে, আটকে রেখেছে, আল্লাহর থেকে সে মুক্ত হয়ে যায়, আল্লাহ তার থেকে মুক্ত হয়ে যায়, তার সাথে আর আল্লাহর সাথে কোন ধরনের চুক্তি আর থাকে না, অর্থাৎ সে আল্লাহর রহমত থেকে দূরে সরে গেল, কারণ সে আল্লাহর বান্দাদেরকে কষ্ট দিল। আল জালিবু মারজুকুন ওয়াল মুহতাজিরু মালউন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কোন ব্যক্তি যদি তার মাল ছেড়ে দিয়ে বাজারে সরবরাহ করে, আল্লাহ পাক তাকে রিজিক বাড়ায় দেন, রিজিকের মধ্যে বরকত দেন। কোন ব্যক্তি যদি তার পণ্য আটকে রাখে, মজুদ করে রাখে, এই ব্যক্তির উপরে আল্লাহ রাব্বুল আলামিনের লানত বর্ষিত হইতে থাকে। আল্লাহ লানত বর্ষিত হয় মজুদদারদের উপরে। তাহলে এই মজুদদারি করে যত ইনকাম করা হবে, ইনকাম কি হবে? হারাম হবে। চাকরি বাকরির মাধ্যমে উপার্জন হালাল, কিন্তু শর্ত হল আমার এই চাকরির মাধ্যমে যে কাজটা করা হবে ওই কাজটা হালাল কাজ হইতে হবে। এবং শিল্প কারখানায় চাকরি করলাম, যেই শিল্প কারখানায় হারাম জিনিস উৎপাদিত হয়, আমার শ্রম দিয়ে, আমার পরিশ্রম দিয়ে, আমার মেধা দিয়ে হারাম প্রোডাক্টটা বাজারে যায়, এখানে আমার শ্রম দেওয়া চাকরি করা আমি ইমানদারের জন্য হারাম। আমি ইমানদারের শ্রম মেধা কোন হারাম কাজে ব্যয় হইতে, যদি ব্যয় হয় ওই চাকরি ইনকাম আমার জন্য হালাল। এমন চাকরি করলাম সারাদিন বসে বসে সুদের হিসাব নিকাশ করলাম, খালি সুদের হিসাব নিকাশ, সুদের হিসাবের মধ্য দিয়ে আমার চাকরিটা চলতে আছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সুদ খালি এক ব্যক্তির উপরে আল্লাহ পাক লানত বর্ষণ করে না, সুদের সাথে সম্পৃক্ত সবার উপরে আল্লাহ লানত। লা'আনাল্লাহু আকিলার রিবা ওয়া মুকিলাহু ওয়া শাহিদাইহি ওয়া কাতিবাহু। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে সুদ খায়, যে সুদ দেয়, যে সুদের কাগজপত্র লেখে, হিসাব রাখে, যে সুদের সাক্ষী থাকে, এদের সকলের উপরে আল্লাহ রাব্বুল আলামিনের লানত বর্ষিত হয়। নাউযুবিল্লাহ। তাহলে এমন চাকরি করলাম যেখানে বসে বসে শুধু সুদের কাগজপত্র লিখলাম, এই চাকরিও আমার আপনার জন্য বৈধ না। এমন চাকরি করলাম আমার প্রতিষ্ঠানে, যে প্রতিষ্ঠানে হয়তো আমি সুদের কাগজ লিখি না, কিন্তু প্রতিষ্ঠানের মূল ব্যবসাটাই হলো সুদের ব্যবসা। হয়তো ওই প্রতিষ্ঠানে আমি অন্য কাজ করি, কিন্তু প্রতিষ্ঠানের মূল ব্যবসাটাই হলো সুদ। মানুষকে সুদের টাকা দেয়, সুদের মাধ্যমে তারা ব্যবসা বাণিজ্য করে। আর আমি হয়তো সুদের কাগজটা লিখি না, সরাসরি কানেকশন না, অন্য কাজ করি, অন্য কাজ করাও হয়। আল্লাহ পাক কোরআনে কারিমে স্পষ্ট একটা নীতিমালা বলে দিয়েছেন, তাআওয়ানু আলাল বিররি ওয়াত তাকওয়া ওয়া লা তাআওয়ানু আলাল ইসমি ওয়াল উদওয়ান। বীর এবং তাকওয়ার কাজে একজন আরেকজনকে সহযোগিতা করো, খবরদার আমি আল্লাহর নাফরমানির কাজে, সীমা লঙ্ঘনের কাজে একজন আরেকজনকে সহযোগিতা করিও না। এই চাকরি করা মানে সহযোগিতা করা, যে আমি সুদের কাজে সহযোগিতা করতেছি, হালালের কাজে সহযোগিতা করতেছি, এই সহযোগিতা করার দ্বারা যে ইনকামটা হবে এই ইনকামটা আমার জন্য হালাল না। সুদের মাধ্যমে উপার্জন কোন ইমানদারের জন্য হালাল উপার্জন না। সুদের মাধ্যমে টাকা পয়সা ইনকাম করবো, অনেকে বলে যে শায়দ টাকা পয়সা দিয়ে ব্যবসা করবো, কিছু করবো, এরকম কিছু নাই না। কিছু একটা সুদী ব্যাংকে এক জায়গায় রেখে দিচ্ছি, প্রতি মাসে মাসে কিছু লাভ হয়, ওইটা দিয়ে আমি চলি, এইটা দিয়ে চলা, এটা আরাম চলা। কারণ ওই সুদের মাধ্যমে যে ইনকাম আসবে, বা মানুষের কাছে সুদের মাধ্যমে লাগানোর মাধ্যমে যে ইনকামটা আসবে, এটা হারাম। কেমন হারাম? মারাত্মক হারাম। তিনটা গুণার ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন স্থায়ী জাহান্নামের কথা বলছেন। ইমানদারকে আল্লাহ পাক কোন গুণাহের কারণে স্থায়ী জাহান্নামের কথা বলেন নাই, কিন্তু তিনটা গুণা এত মারাত্মক, এই তিনটা গুণাহের ব্যাপারে আল্লাহ পাক স্থায়ী জাহান্নামের কথা বলছেন। তন্মধ্যে একটা হলো সুদ, সুরা আল বাকারা 275 থেকে শুরু করে 282 পর্যন্ত এই আয়াতগুলোতে আল্লাহ রাব্বুল আলামিন সুদের অবস্থা বর্ণনা করেছেন। সেখানে আল্লাহ রাব্বুল আলামিন যা এই শত্রুদের ব্যাপারে আল্লাহ বলছেন ওয়ামান আদা ফাউলাইকা আসহাবুন নার হুম ফীহা খালিদুন, যারা সুখার এদেরকে স্থায়ীভাবে জাহান্নামের অধিবাসী করা হবে। এখানে খালিদুন ব্যবহার করা হয়েছে, কোন ইমানদারকে ইচ্ছা করে যারা হত্যা করে এদের ব্যাপারে আল্লাহ স্থায়ী জাহান্নামের কথা বলছেন। আরেকটা হল কোন ব্যক্তি যদি বিধান অনুযায়ী সম্পদ বন্টন না করে এদেরকে আল্লাহ স্থায়ী জাহান্নামের কথা বলছেন। তাহলে সুদের মাধ্যমে উপার্জন এটা এত কঠিন হারাম। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি আইসারুহা আইয়ানকি হাররাজুল উম্মাহু, সুদের মধ্যে 70 তারও বেশি অপরাধ জড়িত আছে, তন্মধ্যে সবচেয়ে সহজ সবচেয়ে লঘু অপরাধটা হল কোন ব্যক্তি তার আপন মাকে বিবাহ করার মতো করা। এত জঘন্য অপরাধ সুদের মাধ্যমে উপার্জন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজ রাত্রিতে অনেকগুলো শাস্তির বর্ণনা দিচ্ছেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমি মেরাজের রাত্রিতে এমন এক জায়গায় গেলাম দেখতে পেলাম বোতল হন কাল বইও কিছু মানুষ, এদের পেট গুলো বিশাল বিশাল পেট, ওই পেটের ভিতর থেকে বিভিন্ন রকমের সর্প সাপ বিচ্ছু ঢুকতেছে আর বের হতেছে, ঢুকতেছে আর বের হতেছে। আমি জিজ্ঞাসা করলাম, মানহা ওলা জিব্রিল, এরা কারা? এই মানুষগুলোর পেটের ভিতরে বিচ্ছু সাপ বিচ্ছু ঢুকে আর বের হয়, ঢুকে আর বের হয়, আর বিভিন্ন ধরনের সবল মারে, এই মানুষগুলো কারা? জিব্রিল আলাইহিস সালাম বলেন, হাউলা ইয়াকুলা তুরাবা, এই মানুষগুলো হলো সুদখোরেরা, যারা সুদ খায়, সুদের মাধ্যমে সম্পদ উপার্জন করে, ওই মানুষগুলো। আরেক জায়গা দিয়ে যাওয়ার সময় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি দেখলেন একটা নদীর ভিতরে কিছু মানুষ সাঁতার কাটতেছে, সাঁতার কাটতে কাটতে কিনারার দিকে আসে, কিনারার দিকে আসার পরে কিছু ফেরেশতা বিশাল বিশাল পাথরের টুকরা নিয়ে বসে আছেন। যখন মানুষটা সাঁতার কাটতে কাটতে কিনারায় আসে, ওই ফেরেশতারা ওই পাথরটা তার মাথার উপরে নিক্ষেপ করে, নিক্ষেপ করার পরে এই মানুষটা আবার নদীর ওই পাড়ে চলে যায়, আবার সেখান থেকে সাঁতার কাটতে কাটতে এদিকে আসে, আবার মানুষটারা পাথর নিক্ষেপ করে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞাসা করলেন, এরা কারা? এদের এই শাস্তি হচ্ছে। জিব্রিল আলাইহিস সালাম বলেন, এরাও হলো আপনার উম্মতের সুদখোরেরা, এরাও সুদখোর। তাহলে কত বড় মারাত্মক অপরাধ সুদের মাধ্যমে যে সম্পদ উপার্জন, এটা হারাম ইনকাম, ঘুষের মাধ্যমে উপার্জন। ঘুষ তো বোঝেন নাকি? বর্তমানে ঘুষের নাম ঘুষ নাই, বকশিস দেন, হাদিয়া দেন, ছায়ের টাকা দেন, মিষ্টির টাকা দেন, ঘুষকে বিভিন্ন ভাবে বিভিন্ন নামে নামকরণ করা হয়। কোরআন সুন্নাহর ভাষা বলা হয় রিশওয়া। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আর-রাশি ওয়াল মুলতাশি কালাহুমা ফিন্নার, ঘুষদাতা ঘুষগ্রহীতা দুজনেই জাহান্নামে যাবে। ঘুষের মাধ্যমে উপার্জন, যখন কোন ব্যক্তিকে সরকার একটা চেয়ারে বসান, একটা দায়িত্ব দেন, এই দায়িত্বের দায়িত্ব পালন করে জনগণ থেকে কোন টাকা নেওয়া, এটার নাম কি? ঘুষ, রিশওয়া। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক সাহাবীকে এক সরকারি চাকরি দিলেন, চাকরি দিয়ে ইবনুল লুতবি গিয়া তাকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দূরে এক জায়গায় পাঠালেন, যাকাত নিয়ে আসে, যাকাত কালেকশন করবো। ওই এলাকার সরকারি অফিসার হিসাবে যাকাত কালেকশন করতে গেলেন, লোকেরা এনে এনে বিভিন্ন ধরনের হাদিয়া তাকে দেওয়া শুরু করে দিছে। হাদিয়া দেয় লোকেরা এনে, হাদিয়া দেয় এই জন্য যে উনি জাকাত আদায় করার সময় তাদের প্রতি একটু সহানুভূতি দেখা যায়, এই জন্য সবাই এনে এনে কিছু কিছু হাদিয়া দিতেছে। উনি শেখ জায়গা থেকে মদিনায় আসলেন, মদিনায় এসে জাকাত এক পাশে রাখলেন, তার হাদিয়া গুলো এক পাশে রাখলেন। আল্লাহ রাসূলুল্লাহ বলেন, ব্যাপার কি দুটা দুই দিকে কেন, এদিকে কিছু এদিকে কিছু? কয়, এগুলা হলো যাকাত, এগুলা হলো হাজিরি, হাদিয়া তুন উহুদিয়া ইলাইয়া, এগুলো হলো আমার হাদিয়া, ওই এলাকার লোকেরা আমাকে এত পছন্দ করছে খালি হাদিয়া দিছে। সুবহানাল্লাহ, এত পছন্দ করছে, আমার এত ভালোবাসছে যে আমাকে দেখেন বিশাল হাবিয়ে দিচ্ছে, এগুলো আমার হাবিয়া। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হাল আফালা জালাসা ফি বাইতি আবিহি আও উম্মিহি আহাদিয়াতুন উদিয়াত ইলাইহি, এই লোকটা সরকারি চাকরিতে না গিয়ে নিজের বাড়িতে বসে থাকলো না কেন, নিজের বাড়িতে বসে দেখলো না কেন ওই এলাকা থেকে লোকেরা আসি আসিয়ে তার হাবিয়ে নিয়ে যায় কিনা। লোকটা সরকারি চাকরিতে জয়েন না করে বাড়িতে বসে থাকতো, বাড়িতে বসে থাকার পরে ওই এলাকার লোকেরা যদি আসিয়েছে তার বাড়িতে হাবিয়ে দিয়ে যেত, তাহলে বুঝতাম যে এটা হাবিয়া। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এটা হাদিয়া নয়, এটা রেশওয়া, এটা ঘুষ। কারণ তুমি সরকারি চাকরির সরকারি চেয়ারে এই বসানোর কারণে তোমার দায়িত্ব পালনে যাতে তুমি একটু তাদের প্রতি নরম হও, সহানুভূতি দেখাও, কোন ধরনের তুমি দুর্নীতি করো, এই জন্যই তোমাকে এই হাদিয়া গুলো দেওয়া হয়েছে, এগুলো ঘুষ, এগুলো রেশওয়া। সুতরাং এই ঘুষের মাধ্যমে যে সম্পদ উপার্জন করা হবে এই সম্পদ গুলো হারাম, হারাম ইনকাম। যাকাত না দিয়ে যে সম্পদ, এই সম্পদ হারাম। অনেক টাকা পয়সা আছে, সঠিকভাবে যাকাত দিলাম না, জমিতে অনেক ফসল উৎপাদন হয়েছে, জমির ফসলের ওষুধ দিলাম না, অনেক অলংকার ব্যবহার করি, অলংকার যাকাত দিলাম না। এইভাবে যে যে সম্পদের জাকাত আছে, ওষুধ আছে, এটা যদি সঠিকভাবে দেওয়া না হয় ওই উপার্জন, ওই টাকা, ওই ইনকাম হারাল না, জাকাত সঠিকভাবে আদায় করতে হবে। এরপরে এই সম্পদের ভিতরে যত জনের অধিকার জড়িত প্রত্যেকের অধিকার সঠিকভাবে দিতে হবে, না হয় এই সম্পদ আমার জন্য বৈধ হবে। পাঁচ জন মিলে আমার কোম্পানির শেয়ার, সাতজনকে ঠকাই, একজনে বেশি নিয়ে নিলাম, এই ইনকাম হালাল নয়। সবার প্রতি ইনসাফ কায়েম করার মাধ্যমে যে ইনকাম সেটাই হালাল। এই জন্য আমার ভাইরা এবং বোনেরা, আমি আর আলোচনা দিকে তো করবো না, রাত অনেক হয়ে গেছে। মূল কথা যেটা বলতে চেয়েছি, আমরা এবাদত কম করি আর বেশি করি যতটুকু আল্লাহর তৌফিক দেন করবো, করি, কিন্তু ইমান আকীদা যেমন নিশ্চিত করতে হয়, আমার ইমানকে যেমন বিশুদ্ধ করা জরুরি, পাশাপাশি আমার গেজা, আমার খাবার, আমার পোশাক, আমার ইনকাম, এটাকেও হালাল করা আমার জন্য জরুরি। কিন্তু অনেকেই দেখা যায় যে আমরা এবাদত বন্দেগী করি অনেক, কিন্তু ইনকাম হালাল না, আমার উপার্জন হালাল না, সুদ, ঘুষ, দুর্নীতি, বিভিন্ন রকমের খবর নিলে দেখা যায় হারাম ইনকাম, যেখান থেকে পাইতেছি সেখান থেকে শুধু ইনকাম করতে আছে। আর মনে করি যে মনে হয় একবার আল্লাহ করে গেলে হজ করে আসলে সব মাফ হয়ে যাবে, কয়েক বার উমরা করে আসলে মাফ হয়ে যাবে, কেউ মনে করে তিন সিল্লা দিয়ে আসলে মনে হয় সব শেষ, সব মাফ হয়ে গেছে। এই আশা পোষণ করে করে কত মানুষ হারাম ইনকাম করে, তবা না করে ওই শুধু এই যাক ঘুরাফিরা করতে। যদি কেউ হারাম ইনকাম করে ফেলে তাকে তওবা করতে হবে। তওবা কিভাবে করতে হবে? এক নম্বরে হারাম ইনকাম ছেড়ে দিতে হবে, আজকে থেকে আর হারাম ইনকাম করব না। দুই নম্বর, মৃত্যু পর্যন্ত আর কখনো হারাম ইনকামের দিকে হাত বাড়াবো না, যত সুযোগে আসুন আমার সামনে। তিন নম্বর, পিছনে যে হারাম ইনকাম করে ফেলেছি এটা আল্লাহ নাফরমানিও করেছে, আল্লাহ কাছে ইস্তিগফার করা। চার নম্বর, যত জনের থেকে হারাম ইনকাম গুলো করেছে, যার হক নষ্ট করেছে, তার হক তাকে ফেরত দেওয়া। সুদ খেয়েছে, যাদের থেকে সুদ খেয়েছে তাদের কাছে সুদ ফেরত দিয়ে আসতে হবে, যাদের থেকে ঘুষ খেয়েছে তাদের কাছে ঘুষ ফেরত দিয়ে আসতে হবে, যাদের সম্পদ মেরে দিয়েছে তাদের সম্পদ তাদেরকে ফেরত দিয়ে আসতে হবে। এখন দেখা গেল তাদের নাম ঠিকানা তো লিখে রাখি নাই, তাদেরকে খুঁজে পাচ্ছে না, কি করবো? খুঁজে না পেলে ওই পরিমাণ সম্পদ তাদের নামে আল্লাহ রাস্তায় দিয়ে দিতে হবে, দিয়ে আল্লাহর কাছে বলতে হবে, আল্লাহ তোমার এই বান্দা বান্দীদের কাছে আমি খুঁজে পাচ্ছি না, তাদের আমলনামায় এগুলোর সওয়াব তুমি পৌঁছাই না, তবুও নিজের কাছে রাখা যাবে না, এগুলো দিয়ে দিতে হবে, কারণ এগুলো আমার সম্পদ না। এইভাবে তওবা করে ফিরে না আসলে এক সবার মধ্যে হজ করি তো এই গুনা মাফ হবে না, কারণ হজ কবুল হবে না, হজ কবুল হইলে না গুনা মাফ হবে। আগের কথা হইল তো হজ করলে গুনা মাফ হয়, তা আগে তো হজ কবুল হইতে হবে, কবুলে যদি না হয় তো গুনা মাফ হবে কেমনে? তা এখন আমি যেই টাকা দিয়ে হজে গেলাম আমার ইনকামে হারাম, তো হজ কবুল হয় কেমনে? সুতরাং এখানে আমার যত হজ করি এক সবার, যত উমরা করি, যত আল্লাহর রাস্তায় ঘুরাঘুরি করি কাজ হবে, যতক্ষণ পর্যন্ত না বান্দাদের এই হক হলো বান্দাদেরকে ফেরত দেওয়া না হবে। এই জন্য বান্দার হকের ব্যাপারে বিশেষ করে ইনকামের ব্যাপারে খুবই সতর্ক থাকা দরকার, কারণ আমার ইনকামটা আমার স্ত্রী খাবে, ছেলে মেয়ে খাবে, পরিবার খাবে, আমি জাহান্নামে চলে গেলাম অন্যদেরকে খাওয়াইতে গিয়ে লাভটা কি হবে? এই জন্য আল্লাহ পাক যতটুকু হালাল ইনকাম করার তৌফিক দেন এতটুকুর মধ্যে থেকে আল্লাহর ইবাদত করার চেষ্টা করব, কারণ যেভাবে হোক আমার এই জীবন চলে যাবে, সে বিলাসিতার মধ্যে গেলেও জীবন যাবে, একটু কষ্টের মধ্যে গেলেও জীবন যাবে, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন হালালের মধ্যে কানা আত রেখেছেন, হালালের মধ্যে আল্লাহ পাক একটা বরকত রেখেছেন, আত্মতৃপ্তি রেখেছেন, এটা তারা মানব অন্তরে যে তৃপ্তি পায়। হারাম ইনকাম কুটি কুটি করেও মানুষ সে তৃপ্তি পায় না, হারামে আরাম নাই বলে না, হারাম ইনকাম করে দেখা যায় ছেলে মেয়ে মানুষ হয় না, হারাম ইনকাম করে দেখা যায় যে এমন এমন বড় বড় অসুস্থতা দেখা দেয় যেগুলোর কারণে সব টাকা চলে না, আবার টাকা না গেলেও হারাম ইনকাম করে তো নিজে ভোগ করতে পারে না, এগুলো রেখে সে দুনিয়া থেকে চলে যায়, অন্যরা ভোগ করে সে জাহান্নামে চলে গেছে। এই জন্য আমি জাহান্নামে গিয়ে অন্যদেরকে ভোগ করতে দিব কেন? এই জন্য আমার ভাইয়েরা এবং বোনেরা আমরা সবসময় চেষ্টা করবো যে হালাল উপার্জনের উপরে চলার, হারাম উপার্জন থেকে বেঁচে থাকার আল্লাহ পাক আমাদের সবাইকে তৌফিক দান করুন। আল্লাহু আকবার। আশহাদু আল্লা ইলাহা ইল্লা আল্লাহ।